নাওবাইয়া গাওর মাঝি ভাতির সুরে গান, সেই গানেতে থাকবে শুধু আল্লাহর সুনাম। নাওবাইয়া গাওর মাঝি ভাতির সুরে গান, সেই গানেতে থাকবে শুধু আল্লাহর সুনাম। ওরে ও মাঝি ভাত, ও মাঝি ভাত, নাওবাইয়া গাওর মাঝি ভাতির সুরে গান, সেই গানেতে থাকবে শুধু আল্লাহর সুনাম। নাওবাইয়া গাওর মাঝি ভাতির সুরে গান, সেই গানেতে থাকবে শুধু আল্লাহর সুনাম। এই জীবনটা ঢেউয়ের সনে জড়াইয়া আর নাইর মনে, এপার কিবা উপার কইরা করল রে পার জানে জানে। এই জীবনটা ঢেউয়ের সনে জড়াইয়া আর নাইর মনে, এপার কিবা উপার কইরা করল রে পার জানে জানে। হইল না রে কাহিল তবু গাইয়া বিধির গান, ধৈরা মধুর তান। ওরে ও মাঝি ভাত, ও নাওবাইয়া গাওর মাঝি ভাতির সুরে গান, সেই গানেতে থাকবে শুধু আল্লাহর সুনাম। নাওবাইয়া গাওর মাঝি ভাতির সুরে গান, সেই গানেতে থাকবে শুধু আল্লাহর সুনাম। ওরে ও মাঝি ভাত, ও মাঝি ভাত, নাওবাইয়া গাওর মাঝি ভাতির সুরে গান, সেই গানেতে থাকবে শুধু আল্লাহর সুনাম। নাওবাইয়া গাওর মাঝি ভাতির সুরে গান, সেই গানেতে থাকবে শুধু আল্লাহর সুনাম। আসমান ভাঙ্গা আসে রে ঝড়, তবু তোমার নাই কোনো ডর, বুক ফুলাইয়া চালাও তরি আধার চিরে আসবে রে ভোর। আসমান ভাঙ্গা আসে রে ঝড়, তবু তোমার নাই কোনো ডর, বুক ফুলাইয়া চালাও তরি আধার চিরে আসবে রে ভোর। ভয় কি তোমার ও মাঝি ভাই, জল যে মারো টান লইয়া খোদার নাম। ওরে ও মাঝি ভাই, ও নাওবাইয়া গাওর মাঝি ভাতির সুরে গান, সেই গানেতে থাকবে শুধু আল্লাহর সুনাম। নাওবাইয়া গাওর মাঝি ভাতির সুরে গান, সেই গানেতে থাকবে শুধু আল্লাহর সুনাম। ওরে ও মাঝি ভাই, ও মাঝি ভাই, নাওবাইয়া গাওর মাঝি ভাতির সুরে গান, সেই গানেতে থাকবে শুধু আল্লাহর সুনাম। নাওবাইয়া গাওর মাঝি ভাতির সুরে গান, সেই গানেতে থাকবে শুধু আল্লাহর সুনাম। নাওবাইয়া গাওর মাঝি ভাতির সুরে গান, সেই গানেতে থাকবে শুধু আল্লাহর সুনাম, সেই গানেতে থাকবে শুধু আল্লাহর সুনাম, সেই গানেতে থাকবে শুধু আল্লাহর সুনাম, সেই গানেতে থাকবে শুধু আল্লাহর সুনাম।